ছুটে চলে কুয়াশাতে, কথা তার যেন টয় ট্রেন পাহাড়ে, খুব ভিড়ে একলা রাতে, ছোঁয়া তার কাশ্মীর শালের বাহারে, হাত বরা ছলাক ছল না, রাগ সোহাগ পরাগ পেল না আহারে, চুল মাসুল সে ভুল ভাঙেনি, তার যাওয়ার বেতার আনেনি আহারে, মনটা হারে মন কেমনের মন্তাজ মনটা আহারে, রেডিওর কোন সেপিয়া গানে লিপ দেয় ঠোঁট পিহরবা তু কাহারে, তোকে ছাড়া দিব্যি আমি নিজেকে বলা খুচরো মিথ্যে ডাহারে, মুখ ও মুখ তোমুখ কি কষ্ট, ঋণ প্রাচীন সে চিন্তা স্পষ্ট আহারে, মনটা হারে মন গহন সমন আসেনি, হলির কথায় বকুল হাসেনি আহারে, মনটা হারে মন কেমনের মন্তাজ মনটা আহারে, শেষমেশ জীবনের লাস্ট সিনে হিসেব নিকেশ হোক, কোলে মাথা ছিল কার আর মনে কার পান পাতা ঢাকা চোখ, সব শেষমেশ জীবনের লাস্ট সিনে হিসেব নিকেশ হোক, কোলে মাথা ছিল কার আর মনে কার পান পাতা ঢাকা চোখ, ক্ষীণ কঠিন সতীন সে অঙ্ক, পোষা পোষাপ শোষের আতঙ্ক আহারে, মনটা আহারে তাই ডরাই বোঝাই এ মনকে, চল ফেরাই শেষবার সুজনকে আহারে, মনটা আহারে মন কেমনের মন্তাজ মনটা আহারে, ছুটে চলে কুয়াশাতে, কথা তার যেন টয় ট্রেন পাহাড়ে পাহাড়ে, খুব ভিড়ে একলা রাতে, ছোঁয়া তার কাশ্মীর শালে পাহাড়ে পাহাড়ে, হাত পরা ছলাক ছল না, রাগ সোহাগ পরাগ পেল না আহারে, চুল মাসুল সে ভুল ভাঙেনি, তার যাওয়া বেতার আনেনি আহারে, মনটা আহারে মন কেমনের মন্তাজ মনটা আহারে, মন কেমনের মন্তাজ মনটা আহারে, মন কেমনের মন্তাজ মনটা আহারে, মন কেমন